عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্সে আপনাদের কাছে দু চারটি কথা, ওই যে আমরা শুরু করেছিলাম নামাজ সংক্রান্ত মশলা মাসাইল, আর সেই নিয়েই আজকে বলছি। যেমন আগে বলেছিলাম, তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ হচ্ছে মসজিদ প্রবেশের বা দখুলে মসজিদের নামাজ, যে নামাজ মসজিদে গিয়ে, মসজিদে গেলে কোন কাজে সেখানে বসার আগে দুরাকাত পড়তে হয়। মসজিদে গেলেই নামাজটা পড়া মানে সুন্নত না, সেখানে যদি বসার ইচ্ছা করেন তাহলে। যেহেতু হাদিসে আছে যে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিস, বসার আগে সে যেন দুরাকাত নামাজ পড়ে। বোঝা গেল, সে তা যদি বসার দরকার না হয়, কাজ সেরে সে চলে আসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে তার নামাজ সুন্নত না। এটাকে তাহিয়াতুল মসজিদ বলে। আমাদের দেশের নিয়ম আছে, দেখেছেন, বিশেষ করে জুমার দিনে, অন্যান্য দিনেও আছে, আজান হয়নি বা আজান হতে দেরি আছে বা আজান হলো, গিয়ে উজু টুজু করে গিয়ে থাবাস করে বসে পড়ল মসজিদে, তাই না? মসজিদে বসল, তারপরে আজান হলো, তারপরে সুন্নাত সুন্নাতে মুয়াক্কাদা পড়তে শুরু করল। জুমার দিনেও তাই, যাবে গিয়ে থাবাস করে বসবে, তারপরে খতিব সাহেব আবার বাংলাতে লেকচার দেবেন, তারপরে সুন্নতের সময় দেবেন, তারপরে সুন্নত পড়বেন, তারপরে আরবি খুতবা শুরু হবে। এইসব নানা রকম কি বলে কর্মকাণ্ড আছে। কিন্তু সহি হাদিসের নিয়ম হল, মসজিদে প্রবেশ করলে বসার আগে আপনি দুরাকাত নামাজ পড়ে বসুন, দুরাকাত নামাজ পড়ে বসুন। তবে কি এটা ওয়াজিব হুজুর? না, ওয়াজিব না, সুন্নত। আপনি সুন্নত পালন করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, যে আদেশ হল সুন্নত মুস্তাহাব, সেটা পালন করে আপনি বসে যান, চাহে জুমার দিন হোক চাহে অন্য যে কোনো সময় হোক। তবে যদি আপনার উজু না থাকে তাহলে তো আলাদা কথা, কিংবা মসজিদ ঢুকে এমন কাজ থাকে যে কাজ বন্ধ করা যাবে না, তাহলে তো আপনার আলাদা কথা, শূন্যতা পালন করা হবে না। কিন্তু ইচ্ছা করে সে শূন্যত আপনি পালন করবেন না, তা ঠিক না। এইরূপই মসজিদে প্রবেশ করার যে নামাজ তাহিয়াতুল মসজিদ, এর কোন সময় অসময় নেই। অনেকে বলেছেন যে নিষিদ্ধ সময়ে চলবে না পড়া, নিষিদ্ধ সময় বিশেষ করে সূর্য মাথার উপরে থাকলে, কিংবা ডুবার অবস্থায় থাকলে, কিংবা ওঠার অবস্থায় থাকলে, এই নিষিদ্ধ সময়ে পড়া যাবে না, কিংবা আসরের পরে কিংবা ফজরের পরে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। ওখানে আমভাবে নামাজ নিষিদ্ধ বলা হয়েছে। কোন নামাজ নিষিদ্ধ? সাধারণ নফল নামাজ নিষিদ্ধ। ফরজ নামাজ নিষিদ্ধ? ফরজ নামাজ নিষিদ্ধ নয়, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূর্য ওঠার আগে এক রাকাত ফজরের নামাজ পেয়ে যাবে, সে ফজর পেয়ে গেল, আর যে ব্যক্তি সূর্য ডোবার আগে এক রাকাত আসরের নামাজ পেয়ে গেল, সে আসরের নামাজ পেয়ে গেল। তাহলে বোঝা গেল যে সূর্য ডোবা অবস্থায় নামাজ পড়া যাবে এবং ওঠা অবস্থাতেও নামাজ পড়া যাবে, নিষেধ নয়। কি নামাজ নিষেধ নয়? ফরজ নামাজ নিষেধ নয়। ওই রকমই কারণ ঘটিত নামাজ, যে নামাজ কোন কারণে পড়তে হয়, যেমন তাওয়াফ করলেন, তাওয়াফ করার পর দুরাকাত তাহিয়াতুত তাওয়াফ পড়তে হয়, তাওয়াফ করলে ওটা পড়তে হয়, না পড়লে কি, না করলে কি পড়তে হবে? না, এটা হলো কারণ ঘটিত নামাজ। এই নামাজটা আপনি যখন পড়বেন তখন সূর্য উঠছে না ডুবছে না মাথার উপরে দেখার দরকার নেই। ঠিক তাহিয়াতুল মসজিদও হলো কারণ ঘটিত নামাজ, মসজিদে গেলে এবং বসার নিয়ত হলে তবে আপনি পড়বেন, তাছাড়া পড়ার দরকার নেই। তাহলে কারণটা হলো কি? মসজিদে গিয়ে বসা। সুতরাং সেই সময় যখন আপনি বসবার ইচ্ছা করবেন তখন আপনার দেখার দরকার নেই যে সূর্য মাথার উপরে নাকি ডুবছে না উঠছে, আপনি দুরাকাত সুন্নত পড়ে বসে যান, ঠিক আছে? এখন সমস্যা হলো যে হুজুর, এমন সময় যদি মসজিদে আসি যে সময়ে আজান হচ্ছে, তো সেই সময়ে মসজিদে গিয়ে সুন্নত পড়ব না বসবো না আজানের জবাব দেব? হ্যাঁ, আজানের জবাব দেবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসবেন না, দিয়ে আজানের শেষ হয়ে, আজান শেষ হয়ে গেলে আপনি দুরাকাত সুন্নত পড়ে বসবেন। এখন যদি জুমার দিনের আজান হয় তাহলে কি হবে? জুমার দিনে আজানের পর যেহেতু খুতবা শুরু হবে আর খুতবা শোনা ওয়াজিব, তাহলে সেই ক্ষেত্রে আপনি আজানের জবাব দেবেন নাকি তাহিয়াতুল মসজিদ পড়বেন নাকি আজান শেষ করে তারপরে তাহিয়াতুল মসজিদ পড়বেন? আজান শেষ করে পড়লে তো আপনি ওয়াজেব ছেড়ে সুন্নত পালন করছেন, তো সেই ক্ষেত্রে আপনি আজান চলাকালে দুরাকাত সুন্নত পড়ে নিয়ে বসে আজানের যত বাকি থাকে তো জবাব দেবেন, না হয়তো আপনার গেল খুতবার জন্য, খুতবা শোনার জন্য আপনি প্রস্তুত হবেন। এখন প্রশ্ন হল, হুজুর যদি খুতবা শুরু হয়ে যায় সেই সময় মসজিদে আসি তাহলে কি সুন্নত পড়তে হবে? কারণ খুতবা শোনা হচ্ছে ওয়াজিব আর এটা হচ্ছে সুন্নত। যদি আমি সুন্নত পড়তে যাই তো সুন্নত পড়তে গিয়ে আমার খুতবা ছুটে যাচ্ছে আর খুতবা হচ্ছে ওয়াজিব, তার মানে সুন্নত পালন করতে গিয়ে ওয়াজিব ছাড়া কি জায়েজ? সেটা আমি আপনি হয়তো মাথা থেকে উত্তর হলে বলতাম যে না জায়েজ নয়, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তরটা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন জুমার দিনে, এমন সময় এক ব্যক্তি এল, সে এসে বসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সাল্লাইতা ইয়া ফুলান? কালালা, জি না আমি নামাজ পড়িনি। কালা, কুম ফারকা, ওঠো এবং দুরাকাত পড়ে নাও। তাহলে বোঝা গেল কি, যে ওটা সুন্নত হলেও আর খুতবা শোনা ওয়াজিব হলেও খুতবা চলা অবস্থায় দুরাকাত পড়া চলবে। এখন যদি বলেন হুজুর তাহলে আল্লাহর রসুল সময় দিয়েছিলেন, আল্লাহ রসুল চুপ করেছিলেন, চুপ করে দাঁড়িয়েছিলেন, তারপর সেই লোক সুন্নত পড়ল, তারপর আবার খুতবা শুরু করলেন, এটা আপনি বলতে পারেন। কেউ কেউ বলবো হুজুর আসলে লোকটা ছিল ছেঁড়া ফাটা গরিব মানুষ, দরিদ্র মানুষ, তো সেই লোকটা কে সবারই সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে এই জন্য বললেন যাতে লোকেরা দেখে, মানে সবাই লোকের তাকিয়ে তাকিয়ে দেখবে, সুন্নত পড়বে গোটা মসজিদের লোক তাকিয়ে তাকিয়ে দেখবে আর কি। দেখছেন বুদ্ধি যুক্তি? বলছি যাতে লোকেরা তাকিয়ে তাকিয়ে দেখে এবং ওকে সাদকা করে। এইসব যুক্তি দিয়ে বোঝাচ্ছে যে খুতবা চলাকালে নামাজ পড়া যাবে না। একটা মানে জানি না জয়ীফ না জাল, দুটোর মধ্যে একটা, সে হাদিসে আছে, এজা যা আল খতিব বা এজা যা আল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম। জুমার দিনে খতিব এসে গেলে, খুতবা শুরু হয়ে গেলে না কথা বলা হবে আর না নামাজ পড়া হবে, কিন্তু এই হাদিস সহি না। আর আমরা যে হাদিসগুলো আপনাদেরকে বলছি সহি মুসলিম থেকে বলছি, যে কম ফারকা, এবারে কথা হলো কি আল্লাহ নবী সময় দিয়েছিলেন সে কথা উল্লেখ নেই। ছেঁড়া ফাটা লেবাসে সেই লোক ছিল এবং লোকেরা গোটা মসজিদের লোক তার দিকে তাকিয়ে দেখবে সৎকার করবে, এ যুক্তিও ভিত্তিহীন। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুরাকাত নামাজ পড়তে বললেন এবং বললেন হালকা করে পড়ো। কি বললেন? হালকা করে পড়ো। আর শুধু সেই ব্যক্তিকেই না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির বিন আব্দুল্লাহর হাদিসে তিনি বলছেন যে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইজা জাআ আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়া কাদ খারাজাল ইমামু ফালইসাল্লি রাকাতাইনি। যখনই তোমাদের কেউ, শুধু ওই লোকটা না, যখনই তোমাদের কেউ, তোমাদের মধ্যে যে কেউ লোক, গরিব হোক আর বড় লোক হোক, লোককে দেখাবার জন্য না, যে কেউ আসবে আর সেই সময় ইমাম বেরিয়ে গেছে খুতবা দেবে বা খুতবা শুরু হয়েছে, তখন সে যেন দুরাকাত নামাজ পড়ে নেয়। অতএব এই আদেশটা কার জন্য? শুধু ওই লোকটার জন্য না। সুলেখ গাতফানি, ওই লোকটার নাম ছিল কি? সুলেখ গাতফানি। জুমার দিনে তিনি এলেন, ইয়া সুলেখ, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সুলেখ, কুম ফারকা রাকাতাইন, তুমি নামাজ পড়েছ? জি না। ওঠো দুরাকাত নামাজ পড়ে নাও। ওয়া তাজাওয়াজ ফীহিমা, আর হালকা করো, সংক্ষিপ্ত পড়ো। এ নয় যে নামাজ পড়ার অনুমতি দিলাম তো আরামসে পড়তে থাকো, এ নয় যে নামাজ পড়ার অনুমতি তো আমরা দুরাকাত পড়ে, হ্যাঁ কাবলাল জুমা আর কি জুমা আর কি কি সব ফজরের কাজা, লোকের আবার ফজরের কাজা থাকে, যারা পাঁচ ওয়াক্তে নামাজ পড়ে না তারা ফজরের কাজাটা কখন পড়ে? ওই জুমার আগে পড়ে, পড়তেই থাকলাম না, অনুমতি দিলাম দুরাকাতের, আর সংক্ষিপ্ত ভাবে দুরাকাতের অনুমতি দেওয়া হল, সংক্ষিপ্ত ভাবে দুরাকাত পড়ে নাও। তারপর তিনি বললেন, ইজা যাআ আহাদুকুম ইয়াউমাল জুমআহ ওয়াল ইমামু ইখতুব, যখন তোমাদের কেউ, শুধু তুমি না, তোমাদের কেউ, ও ছেঁড়া ফাটা লেবাস পরে তা না, তোমাদের যে কেউ, গরিব হোক আর ধনী হোক, আমির হোক আর দাস হোক, যে কেউ আসবে এবং ইমাম সেই সময় খুতবা দিচ্ছে, তাহলে তা সে যেন ফালিয়ার কারা কাতাইনি ওয়াল ইতাজাওয়াজ ফীহিমা, সে যেন সংক্ষিপ্ত আকারে হালকা করে দুরাকাত নামাজ পড়ে নেয়। তাহলে নির্দিষ্ট হলো সে লোকের জন্য? সুতরাং যা যুক্তিবাদীরা যুক্তি দেয় যে ওটা ছিল খাস ব্যাপার, আল্লাহ নবী সময় দিয়েছিলেন এসব বাজে কথা। সঠিক কথাটা কি, যে ইমাম সাহেব যখন খুতবা দেবেন সেই সময় যদি কেউ মসজিদে পৌঁছে তাহলে তাকে হালকা করে দুরাকাত নামাজ পড়ে নিতে হবে। কিসের নামাজ এটা? তাহিয়াতুল মসজিদ। আর এই কথা আপনারা জানেন যে জুমার আগে কোন সুন্নাতে মুয়াক্কাদা নেই, জুমার পরে দুই অথবা চার রাকাত সুন্নাতে মুয়াক্কাদা আছে, কিন্তু জুমার পরে জুমার আগে কোন সুন্নাতে মুয়াক্কাদা নেই। যেমন জোহরের আগে সুন্নাতে মুয়াক্কাদা আছে না, তেমনি জুমার আগে নেই। কেন হুজুর? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘরে গোসল টোসল করে পবিত্র হয়ে তার মসজিদে আসবে, সকাল সকাল মসজিদে এসে সেখানে ফাসাল্লা মাশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা মতো বা তার তৌফিক মতো সে নামাজ পড়বে। কোন নির্দিষ্ট রাকাত সংখ্যা বলা হয়নি, নামাজ আছে কিন্তু সুন্নাতে মুয়াক্কাদা না, এবং নির্দিষ্ট সংখ্যায় বাধা মানে বাধা নয় মানে কি বলে আপনার নির্দিষ্ট সংখ্যায় বিধিবদ্ধ নয়, সেটা আম মাফতুহ, তার মানে খোলা, ওপেন। আপনি জোরাকাত পড়তে পারেন, কোন জুমায় দুরাকাত পড়ুন তাহিয়াতুল মসজিদ ছাড়া, তাহিয়াতুল মসজিদ আপনাকে পড়তে হচ্ছে, কিন্তু তাহিয়াতুল মসজিদের পরে হয় দুরাকাত পড়ুন, কোন জুমায় চার রাকাত পড়ুন, কোন জুমায় ছয় রাকাত পড়ুন, কোন জুমায় আট রাকাত পড়ুন, সমস্যা নেই। কিন্তু নির্দিষ্ট করবেন না যে চার রাকাত পড়তেই হয় কি ছয় রাকাত পড়তে হয়, প্রত্যেক জুমাতে ছয় রাকাতই পড়বেন, এরকম না। মোট কথা আমাদের কথা ছিল, প্রসঙ্গ ছিল কি তাহিয়াতুল মসজিদ সম্পর্কে, জুমার সময়ে বা জুমার সময়ে যখন মসজিদে যাবেন তাহিয়াতুল মসজিদ পড়বেন, তখন আপনি তাকাবেন না যে সূর্য মাথার উপরে আছে না ঢলে গেছে বা আগে আছে বা পরে আছে, দেখার দরকার নেই। আপনি মসজিদে ঢুকলেন, তাহিয়াতুল মসজিদ পড়ে বসে যান, কোরআন পড়ুন কিংবা আরো সুন্নত পড়ুন বা নফল পড়ুন, সমস্যা নেই। তেমনি খুতবা চলাকালে এলে আপনি দুরাকাত পড়বেন, তবে কি করে পড়বেন, হালকা করে, সংক্ষিপ্ত আকারে দুরাকাত পড়ে আপনি বসে যাবেন। এই হল তাহিয়াতুল মসজিদ সম্পর্কে, নামাজ সম্পর্কে দু চারটি কথা। সেটা কি, যে আপনি মসজিদে এলে দুরাকাত নামাজ পড়ে বসবেন, বসার সময় হলে, বসার ইচ্ছা হলে, তবে বসার ইচ্ছা না হলে আপনি আপনি নামাজ পড়বেন না, বসার ইচ্ছা না হলে নামাজ পড়বেন না। আপনি গেলেন একশো লোকের সঙ্গে সালাম মুসাফা করলেন, বেরিয়ে চলে এলেন, সেখানে কি শুনে পড়তে হবে? না না না, তার জন্য দরকার নেই। কিন্তু আপনি যখন মসজিদে গেলেন, উজু আছে, সেই সময় আপনি বসবেন, বসার আগে দুরাকাত সুন্নত আপনি পড়ে নেন। এই হল তাহিয়াতুল মসজিদ সম্পর্কে আপনার কথা। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।